ইয়া আল্লাহ এই মুবারক সম্মেলনে কবুল আর মঞ্জুর করেন। ইয়া আল্লাহ এখানে কোরআন হাদিস থেকে যা কিছু বয়ান করা হলো আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এই সম্মেলনের উসিলা আমাদের সমস্ত জিন্দেগানে হেদায়েত করেন। ইয়া আল্লাহ সমস্ত মুমিন মুসলমান মুদ্দেগানকে নাজাত দান করেন। ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। ইয়া আল্লাহ যারা যত আশা নিয়ে হাত উড়াইছে প্রত্যেকের নেক বাসনাকে কবুল আর মঞ্জুর করেন। ইয়া আল্লাহ অনেক বেমারি পক্ষ থেকে দোয়ার দরখাস্ত করা হয়েছে তাদেরকে আরোগ্য দান করেন। ইয়া আল্লাহ পরীক্ষার্থী ছাত্রদের পক্ষ থেকে দোয়ার দরখাস্ত করা হয়েছে তাদেরকে পরীক্ষায় সফল করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে দেন, অশান্তি বিশৃঙ্খলা বন্ধ করে দেন। ইয়া আল্লাহ রাজনৈতিক মারামারি হানাহানি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা বন্ধ করে ইয়া আল্লাহ সবাইকে বাই বাই হইয়া একই জাতি একই দেশের বাসিন্দা হইয়া শান্তির জীবন যাপন করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন। ইয়া আল্লাহ দেশের স্বাধীনতা হেফাজত করুন। ইয়া আল্লাহ দেশের সার্বভৌমত্ব হেফাজত করুন। ইয়া আল্লাহ দেশের ভৌগোলিক সীমারেখা হেফাজত করুন। ইয়া আল্লাহ দেশের বাসিন্দাদের জান মাল ইজ্জত হেফাজত করুন। ইয়া আল্লাহ মুমিন মুসলমানের ঈমান আমল হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদ আর সালাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে নিয়ে পৌঁছায় দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আন্তাত তাওয়াবুর রহীম।